এমন আছে যে জান্নাতি তার উচ্চ স্তরের জান্নাতি যে থাকবে দুনিয়ায় অফিসে, যেমন উপরে এক অফিসার থাকে খুব আরামে, নিচের অফিসার তার চেয়ে সুযোগ সুবিধা কম, উপরওয়ালার অবস্থা দেখে নিচের জান্নাতি আফসোস করবে, হাই ওই ব্যক্তি সে হয় আল্লাহর দরবারে বড় প্রিয় বান্দা, শহীদ, গাজী, না হয় কোনো নবী। ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, হে ফেরেশতা আমার উপরে যে জান্নাতি আছে তার এত মর্যাদা সে কি করেছে? ফেরেশতার উত্তর দিবে, সে দুনিয়াতে আপনার চেয়ে একবার বেশি সুবহানাল্লাহ বলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন লক্ষ্য করে বলতেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের অনেক নিয়ামতের কথা আল্লাহ রাসূল শোনালেন। সাহাবায়ে কেরাম খুব খুশি, আল্লাহ রাসূল আমরা সবাই নিয়মিত পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, নামাজ শেষ হতে না হতেই শয়তান তোমাদের নামাজের মাঝখানে এসে এমন চিন্তা ঢুকাই দিবে, হাদিসের শব্দ এরকম, উযকুর কাজা উযকুর কাজা, যে তুমি নামাজের মধ্যে অমুক অমুক জিনিস স্মরণ করো, ব্যস্ততা স্মরণ করাই দিবে। তখন ওই ব্যক্তি নামাজের মধ্যে ব্যস্ততার কথা স্মরণ হওয়ার কারণে নামাজ শেষ করে সে আমল না করে ওই ব্যস্ততার দিকে দৌড়াবে। এক কথা এই জন্য বোঝাচ্ছি যে মানুষের নেকামলের দিকে অগ্রসর হওয়া, নেকামল করার পিছনে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। শয়তান এই বাধাটা দেখায় দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা দিয়ে, অথচ এই সময় সে অবসর হলে, আধা ঘন্টা এক ঘন্টা অবসর হলে সে যে অনেক কিছু করে ফেলতে পারতো এমনটি না। আর এ সময় সে যদি নেকামল করতো তার যে অনেক সম্পদ লাভ হয়ে যেত সেটা নিশ্চিত। সুবহানাল্লাহর ফজিলত বলি, নেকামলের ফজিলত বলি, এগুলো মানুষ এই আমল থেকে বঞ্চিত হয় শয়তানের ধোকায় পড়ে ব্যস্ততার বাহানা দিয়ে। ঈশার নামাজের পরে কি এক ব্যস্ততা, চায়ের দোকানে যাইতে হবে, আড্ডা দিতে হবে, তাড়াহুড়া করে চলে গেছে, আধা ঘন্টা এক ঘন্টা যদি ঘুরে আসে কি ব্যস্ততা, কিছুই না, খালি শয়তানের কাজ। এটা শয়তানের সাথে মনের থেকে বিরোধিতা করে, শয়তানের সাথে মনের থেকে জিহাদ করে, যখন কোনো মানুষ নেকামলে জমে বসে, নেকামল করার ইচ্ছা করে, পাকা ইচ্ছা করে, শয়তান এক পর্যায়ে তার কাছে সারেন্ডার করে চলে যায়। এজন্য মানুষ দুই প্রকার, একজন হলো যার পিছনে শয়তান লাগা ছাড়ে দিছে, এর পিছনে আর লাগার দরকার নেই, সে অটোমেটিক শয়তানের সব কাজ করতেছে, তার পিছনে শয়তানের আর থাকার দরকার নেই। আর এক শ্রেণী মানুষ আছে যে শয়তান তার কাছে সহজে জায়গা পায় না, এই জন্য শয়তান তার পিছনে কম লাগে। মাঝখানে যারা আছে এদেরকে শয়তান একবার হারায় একবার জেতায়। জন্য জীবনের কিছু সময় যদি নেকামলে কাটে তা মনে করতে হবে, এটা শয়তানের সাথে আমি জিহাদ করে যুদ্ধ করে আমি জয়লাভ করেছি। আর যদি এমন হয় যে না, আমি শয়তানের ধোকায় পড়ে আমি আমার সময়টাকে বেহুদা কাজে, অনর্থক কাজে, বেফায়দা কাজে আমার সময়টা অতিবাহিত করে ফেলেছি, তাহলে বুঝতে হবে শয়তানের কাছে আমি হেরে গেছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের লম্বা সময় থেকে কিছু সময় শয়তানের সাথে বিরোধিতা করে, শয়তানের সাথে জিহাদ করে আল্লাহর ঘর মসজিদে বসে সব কামানোর তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার প্রথম আয়াত, কোরআনে কেরিমের চতুর্থ নাম্বার সূরা হলো সূরাতুন নিসা। প্রথম সূরা ছিল সূরা ফাতিহা, উম্মুল কোরআন বলা হয়েছে সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা। তৃতীয় সূরা সূরাত আলে ইমরান, তার চাইতে একটু ছোট। চতুর্থ সূরা সূরাতুন নিসা। সূরাতুন নিসার মধ্যে 176টা আয়াত এবং 24টা রুকু, 176টা আয়াত এবং 24টা রুকু নিয়ে সূরাতুন নিসা আল্লাহ তাআলা সুন্দর করে গেঁথে দিয়েছেন। কোরআনে কারীমের নিয়ম অনুপাতে শুরুর দিক দিয়ে শুধু বড় বড় সূরা মিন বলা হয়, 200 আয়াতের মাঝখানে যে সূরাগুলো আছে 200 আয়াতের উপরে যেটা সেটা সবার আগে, 200 এর মধ্যে যে আয়াতগুলো আছে সেই সূরাগুলো আগে আসবে, তারপরে 200 এর পরে বা 200 এর চেয়ে বেশি কম যেগুলো সেগুলো পরে, এরপরে যে সূরাটা একটু ছোট সেটাকে শেষের দিকে নেওয়া হয়েছে। এভাবে নীতি নীতি শুরুর দিক দিয়ে সূরাগুলো বড় হয়েছে আর শেষের দিকে সূরাগুলো ছোট। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে এভাবে জানিয়ে দিয়েছে। এক একটা সূরা এক একটা আয়াত অবতীর্ণ হতো, যারা লিখতেন এদের লেখার পর আল্লাহ রাসূল বলতেন এই সূরাটা অমুক জায়গায় রেখে দাও, এই আয়াতটা অমুক আয়াতের পরে রেখে দাও। এবং সূরা এবং পারা কিতাব আকারে লেখা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, কিন্তু হাফেজ কোরআন সাহাবা একরামের আমলে আল্লাহ রাসূলের যুগ থেকেই ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই এই খতম তারাবি আল্লাহ রাসূল তো এক দুদিন পড়েছেন তারাবি, এবং সাহাবা একরামের যুগ থেকেই এই নামাজে তারাবির মাধ্যমে কোরআনে কারীমের এই পারা পারা হিসেবে তেলাওয়াতের আমল চলে আসতেছিল। তাই আল্লাহ তাআলার আদেশ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বলেছেন আল্লাহ রাসূল সেভাবে সূরাগুলো সাজিয়েছেন। সেই সাধারণ সূত্র ধরে আজকের তেলাওয়াতকৃত আয়াতটা হলো চতুর্থ নম্বর সূরার প্রথম আয়াত। সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরাটা অবতীর্ণ হয়েছে মদিনায়, মাদানিয়া বলা হয়। সূরার নামকরণের কারণ এবং এই সূরাকে মাদানি বলা হয় কেন, এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। ইসলামের দুই আল্লাহ রসুলের জীবনের দুইটা অংশ, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানি জীবন। মাক্কি জীবনের যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। মাক্কি সূরার মধ্যে শুধু আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়া হয়েছে, সবর করতে বলা হয়েছে, ধৈর্য ধরতে বলা হয়েছে। কাফেররা বিরোধিতা করতেছে, কাফেররা আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে পারবে না ইত্যাদি ভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে। আর মাদানি জীবনে হিজরত করার পরে মদিনায় যে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলো একটা হলো যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত, দ্বিতীয় হলো ইসলামী জীবন ব্যবস্থা, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের জীবন যাত্রা কিভাবে সুন্দর হতে পারে সেই ব্যবস্থা নিয়ে অবতীর্ণ হয়েছে। সূরাতুন নিসা অবতীর্ণ হয় ইসলামের তৃতীয় হিজরি, দ্বিতীয় হিজরিতে হয়েছিল বদর যুদ্ধ, হিজরতের দ্বিতীয় বছর শুদ্ধ হয়েছিল বদর যুদ্ধ, তৃতীয় বছর হয় উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধে 70 জন সাহাবি শহীদ হন এবং অনেক সাহাবি আহত হন, 70 জন সাহাবি বন্দী হন। এই যুদ্ধে 70 জন সাহাবি শহীদ হওয়ার কারণে 70 জন মহিলা বিধবা হল এবং অনেক বাচ্চা এতিম হল, এবং মক্কার জীবন ছিল খুব সংকীর্ণ, খুব সংকীর্ণ, স্বাধীন মতো কিছু করা যাইতো না। মাদানী জীবনে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে জীবন যাত্রা করার সুযোগ পেয়েছিলেন, এই মাদানী জীবনে যে উহুদ যুদ্ধের পরে অনেক মহিলা বিধবা হলেন, অনেক বাচ্চা এতিম হলেন এবং জীবন যাত্রা কিভাবে করতে হবে সে ব্যাপারে তারা স্বাধীন হলেন, এই সময় আল্লাহ তাআলা সূরাতুন নিসা অবতীর্ণ করে এই সূরার মধ্যে মেয়েদের সাথে, স্ত্রীদের সাথে, এতিমদের সাথে, বিধবাদের সাথে এবং সামাজিক লেনদেন, আচার আচরণ, ব্যবহার কিভাবে করতে হবে সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অবতীর্ণ করলেন। এই জন্য এই সূরার নামই রাখা হয়েছে সূরাতুন নিসা, নিসা মানে মহিলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন সূরার সামান্য একটু অংশ দিয়ে দিয়ে নামকরণ করেন। সূরা বাকারার নামকরণ করা হয়েছিল বাকারা মানে গাভী, বনী ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই এক নিহত ব্যক্তির হত্যাকারী শনাক্ত করার জন্য যখন জিজ্ঞেস করলেন তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গাভী জবাই করার আদেশ করলেন, সেই গাভীর ঘটনা সূরাতুল বাকারায় আছে। সেই ঘটনা অন্য জায়গাও আছে, সূরা বাকারার মধ্যে অনেক ঘটনা আছে, কিন্তু আল্লাহ তাআলা একটা অংশ দিয়ে ওই সূরার নামকরণ করেছে। সূরা আলে ইমরান, আলে ইমরান মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বার নাম, ওই বংশের দিকে লক্ষ্য করে ওই বংশের আলোচনা আছে, এই জন্য সূরাতু আলে ইমরান ইমরানের পরিবারের সূরা। সূরাতুন নিসা শাব্দিক অনুবাদ করতে হলে মহিলার সূরা, এই সূরার মধ্যে মহিলাদের আলোচনা বেশি, মহিলার সাথে পুরুষ কিভাবে আচার ব্যবহার করবে, দাম্পত্য জীবন সে কিভাবে অতিবাহিত করবে, বিবাহের ক্ষেত্রে তেল মোহর কেমন ধরবে, বিবাহের ক্ষেত্রে তেল মোহর মাফ করে দিলে কি হবে, বিবাহের ক্ষেত্রে কতটুকু তেল মোহর ধরবে, এই বিস্তারিত আলোচনা এই সূরার মধ্যে। এই জন্য নামকরণ করছে এই দিক লক্ষ্য করে সূরাতুন নিসা। আর মাদানিয়া এই জন্য হয়েছে যে এই সূরা অবতীর্ণ হয়েছে মদিনায়, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে মাদানিয়া। শুরুর আজকের যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে সেই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কোন আল্লাহ? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা সত্তা থেকে, একজন মানুষ থেকে, এবং ওয়াখলাকা মিনহা যাওজা, এবং ওই একজন মানুষ থেকে তার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন মানুষ শুরুতে সৃষ্টি করলেন, একজন মানুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন, ওয়াকাসসা মিনহুমা, এই দুজন থেকে, স্বামী আগে হলো পরে স্ত্রী হলো, এই দুজন থেকে রিজালান কাসীরা, অনেক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাসীর রিজালান কাসীরা ওয়া নিসা, নারী এবং পুরুষ, অনেক নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা এই দুজন থেকে সৃষ্টি করেছে। এই সূরায় দাম্পত্য জীবন বা মানুষের জীবনের সূচনা, সৃষ্টির সূচনা কি সেটা বলে দিচ্ছে। আদম আলাইহি সালাতু ওয়াসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম অর্থ হলো মাটি। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে আদেশ করেছিলেন, হে জিব্রাইল, জমিনের বুকে যত প্রকার মাটি পাওয়া যায় সমস্ত সকল প্রকার মাটি থেকে একটু একটু করে নিয়ে আস। দুনিয়ায় যত প্রকার মাটি আছে সেই সকল প্রকার মাটি থেকে একটু একটু নিয়ে যখন স্তূপ করলেন, তখন আল্লাহ তাআলা বললেন এখন এই মাটির সাথে পানি দিয়ে মিশ্রিত করো। মিশ্রণ করা হলো, এখন আগুন আর বাতাসকে আদেশ করা হলো, এই পানি আর মাটি যে মিশ্রণ করা হয়েছে একটু বেশি কাদা হয়ে গেছে, এটাকে একটু শুকানোর টাইট করার চেষ্টা করো। চারটা উপাদান লাগালেন, এক নাম্বার লাগালেন মাটি, দুই নাম্বার লাগালেন পানি, তিন নাম্বার লাগালেন আগুন তাপ, চার নাম্বার লাগালেন বাতাস। এই চারটা উপাদান দিয়ে আদম আলাইহি সালাতু ওয়াসালামকে সৃষ্টি করলেন, আকৃতি সৃষ্টি করছে, শরীর। এক হাদিসে আছে যে আল্লাহ তাআলা বলেন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে যে তোমরা তার শরীর তৈরি করো, চেহারা তৈরি করো না, চেহারা আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা আমি তৈরি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন যে কোনো মানুষকে মারতে হলে তার চেহারায় মেরো না, চেহারা আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা তৈরি হয়েছে। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা, আপনি যত দামি তালাই কিনেন না কেন, তালা যত দামি তালা না কেন, 500 তালা একসাথ করেন দেখবেন একটা চাবিদের আটা খুলে দেয়। যত দামি সাজ হোক, আপনি যা কিছু না করেন একটা সাথে আটটা মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য চেহারা। দুনিয়ায় এমন কোনো দুজন মানুষ পাবেন না যে দুজনের চেহারা একরকম, লক্ষ মানুষ না তো, এক দুই কোটি না তো, কোটি কোটি মানুষ। আল্লাহ তাআলা যে কত উন্নত সৃষ্টিকর্তা এবং কত সুন্দর কারিগর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এভাবে সৃষ্টি করার পর কুদরতি হাত দ্বারা, আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা, আল্লাহ তাআলার হাত যেমন হওয়া দরকার হাত দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। সব জায়গার মাটি যেহেতু আনছেন, এই জন্য কিয়ামত পর্যন্ত আদম সন্তান বিভিন্ন ধরনের হবে, বিভিন্ন রঙের হবে, যেহেতু সব রং আদম আলাইহিসালাতু ওয়াসসালামের ভিতরে ছিল, ওই জায়গার থেকে তো আমাদের সৃষ্টি শুরু হয়েছে। আদম আলাইহিসালাতু ওয়াসসালামকে এভাবে সৃষ্টি করার পর জান্নাতে থাকতে দিলেন আল্লাহ তাআলা একলা, আর আমায় সব ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থার পরে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে জান্নাতে আছে, কিন্তু একলা একলা কিছুই ভালো লাগে না। স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে সামাজিক প্রাণী, মানুষের কাছে যতই উপায় উপকরণ, এসি বলি, গাড়ি বলি, বাড়ি বলি, সবকিছু আছে, কিন্তু ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাই, দেশের বাড়িতে গেছে, অন্য দেশে অন্য জায়গায় গেছে, দেখবেন তখন আপনার ভালো লাগবে না। থাকলে ব্যস্ততা লাগে, অনেক সময় অনেক ঝামেলা লাগে, কিন্তু তখন যে একটা এই ঝামেলার মধ্যে যে একটা আনন্দ, কিন্তু তারা না থাকলে মনে হয় যে আরাম লাগবে না, না থাকলে আরো বেশি অশান্তি। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা জান্নাতে সব নিয়ামতের মধ্যে দিয়ে রাখছিলেন। জান্নাতের নিয়ামত আসবে কখনো সুন্দর করে, সব সংক্ষিপ্ত শুধু এটা জানতে হবে যে মানুষের মনের ইচ্ছা যেটা হয় জান্নাতে ইচ্ছা হওয়ার সাথে সাথে ওই জিনিসটা পেশ হয়ে যায়, তার আর কি লাগবে। আদম আলাইহিস সালামের কাছে এই নিয়ামত একাকি ভোগ করতে ভালো লাগতেছিল না, ভালো না লাগার কারণে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা অবস্থা দেখে বুঝলেন যে আমার একজন সঙ্গী হলে ভালো, সঙ্গী বা সঙ্গিনী হলে ভালো, যার দ্বারা আমি একসাথে জায়গা থাকতে পারবো। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের এই আবদার, এই মনের ইচ্ছাটা আল্লাহ তাআলা পূরণ করার জন্য আদম আলাইহিসসালাম একদিন ঘুমাইছিলেন, ঘুমানো অবস্থায় আদম আলাইহিসসালামের বাম পাজরের হাজর হাড্ডি, বাম পাজরের হাড্ডির উপরের অংশ থেকে একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ওই যে ওই জায়গাতে আসতে হবে, যেহেতু সব রং থাকতে হবে সবার, আদম থেকে যেহেতু সবার আসতে হবে, জন্য আদম আলাইহিসসালামের একটা হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, ওখালাকা মিনহা, ওই একজন মানুষ থেকে আমি সৃষ্টি করেছি, জাওজান, তার স্ত্রীকে, ওয়াবাসসা মিনহুমা, এবং এই দুজন থেকে আমি আবার অনেক মানুষ সৃষ্টি করেছি। বামপাজরের উপরের বাঁকা হাড্ডি, উপরের হাড্ডিগুলো বাঁকা বেশি, নিচের হাড্ডিগুলো বাঁকা কম। হাদিস শরীফে আসছে কিতাবুন নিকায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েদের সাথে আচার ব্যবহারের অধ্যায়ে, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাই, যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা, এদের স্বভাবের মধ্যে বক্রতা আছে, বাঁকা আছে, হাড্ডি বাঁকা, সৃষ্টির সূচনাই বাঁকা। সুতরাং এই বাঁকা হাড্ডিকে তুমি যদি সোজা করতে যাও তাহলে কিন্তু হাড্ডিটা ভেঙে যায়। আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন সোজা করার অর্থ হলো তালাক দেওয়া, বাঁকা হাড্ডি বাঁকা থাকবে, একটু বাঁকা থাকবে, ওই বাঁকা অবস্থায় তোমার কাজ করে নিতে হবে তার দ্বারা। এই বাঁকা হাড্ডিকে যদি তুমি একেবারে সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে, তালাক হয়ে যাবে, আর যদি বাঁকা হাড্ডিকে তুমি একেবারে ছাড়ে দাও তাহলে কিন্তু আস্তে আস্তে আরো বাঁকা হইতে থাকবে। তাহলে কি করতে হবে, একেবারে ছাড়ে দেওয়া যাবে না এবং একেবারে টান টান করে সোজা বানানো যাবে না, সোজা বানাতে গেলে ভেঙে যাবে, আর বাঁকা করতে গেলে আর এমনি ছেড়ে দিলে একেবারে বাঁকা হয়ে যাবে। দুনিয়ার অনেক মানুষ ধারণা করে যে সব স্বামীদের মনে, সব স্ত্রীদেরকে মনে হয় ওই স্বামীর বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, না, এটার কোনো প্রমাণ নেই, কোরআন হাদিসকেও দেখাতে পারবে না যে স্বামীর হাড্ডি থেকে স্ত্রীকে তৈরি করা হয়েছে, এই প্রমাণ নাই। আদম আলাইহিসসালামের হাড্ডি থেকে নিয়ে হাওয়া আলাইহিসসালামকে তৈরি করা হয়েছে, এটা কোরআন হাদিস স্পষ্ট। এবং আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা হওয়ার কারণে দুনিয়ার সমস্ত পুরুষের স্বাভাবিকভাবে ডান পাজরের হাড্ডি হয় 13টা, বাম পাজরের হাড্ডি হয় 12টা, একটা কম, আর মেয়েদের মহিলাদের উভয় পাজরের হাড্ডি হবে সমান, ডান পাশেও যে কটা, বাম পাশে সে কটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময় একটা হিজরা, যে হিজরার মধ্যে উভয় লিঙ্গ আছে, নারী হওয়ার লিঙ্গ আছে, পুরুষ হওয়ার লিঙ্গ আছে, স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, ওই হিজরাটার একটা জায়গা স্ত্রী হিসাবে বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর তার গর্ভে সন্তান হয়েছে, ওই জায়গার থেকে সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার পর সে বাসায় কিছুদিন থাকার পরে সে রাগ করে পরে সে পুরুষ হিসেবে আর একটা মহিলাকে বিবাহ করছে, সে ঘরও তার সন্তান হয়েছে, এক ঘরে হলো সে স্ত্রী, আর এক ঘরে হলো সে স্বামী। এখন তার সাথে কিসের বিধান হবে, পুরুষের বিধান নাকি মহিলার বিধান? যদি পুরুষের বিধান হয় তাহলে সে স্বাভাবিকভাবে অন্য পুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, আর যদি মহিলার বিধান হয় তাহলে তার সাথে অন্য বেগানা পুরুষ দেখা করতে পারবে না। এলাকার মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন ফয়সালার জন্য। ফয়সালার জন্য আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই জিজ্ঞেস করছে এই ব্যক্তির ব্যাপারে কি ফয়সালা হবে, যখন আদালতে মামলা দায়ের হয়েছে সবাই চিন্তিত যে এই দেব কিভাবে ফয়সালা দেব, এই দেব দুইটা লিঙ্গ সমান হারে তার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আজকে চলে যাও, আমি তোমাদেরকে পরে জানাই দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবার সেতে বের হয়ে ওনার দরবারে দুজন লোকের দায়িত্ব দিছে যে তুমি ওই লোকের কাছে যাবা, যার পরে ওই লোকের পেট যখন খালি থাকে, যখন তার বুকের হাড্ডিগুলো সহজে গুনা যায়, তখন যে তার বুকের ডান পাশের হাড্ডি এবং বাম পাশের হাড্ডিগুলো গুনে আসবে, বাম পাশের হাড্ডি এবং ডান পাশের হাড্ডি গুনে আসবে, যদি উভয় পাশের হাড্ডি সমান সমান হয় তাহলে সে মহিলা, আর যদি এক পাশের হাড্ডি কম আর এক পাশের হাড্ডি বেশি হয় তাহলে সে পুরুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুকুম পাওয়ার পরে দুজন ওনার লোক যায় ওই লোকটাকে গুনে দেখে যে তার বাম পাশের হাড্ডি 12টা, ডান পাশের হাড্ডি 13টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিয়ে দিলেন এর পরবর্তীতে যে এই ব্যক্তির ব্যাপারে ফয়সালা হবে সে পুরুষ। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে পুরুষদের একটা হাড্ডি থেকে যেহেতু মহিলাদেরকে নিয়ে সৃষ্টি করা হয়েছে, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মহিলাদের মধ্যে এক হাড্ডিগুলো সমান রাখছেন আর পুরুষদের মধ্যে একটা হাড্ডি কম রাখছেন। এই যে একটা হাড্ডি কম আছে এটা দিয়ে যে স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে এইটা না, যেটা বোঝাতে চাচ্ছি আদম আলাইহিসসালামের যেটা একটা কম ছিল সেই কমের সূত্র ধরে আমরা তার সন্তান হওয়ার কারণে আমাদের বাম পাশের হাড্ডি স্বাভাবিকভাবে একটা কম আল্লাহ তাআলা এভাবে দিয়ে রাখছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে বহুত প্রশ্ন করে যে হুজুর যদি যে ব্যক্তি বিবাহ করে নাই তাহলে বা যে যে মহিলার বিবাহ হয় নাই ওই মহিলাকে কোন হাড় দ্বারা তৈরি করা হয়েছে, যে লোক অনেক বিবাহ করেছে ওই ওই লোকের এক হাড় দ্বারা এত বিবেকে, যে মহিলা একাধিক সংসার করেছে ওই মহিলাকে কার হাড় দ্বারা তৈরি করা হয়েছে, অনেক ধরনের প্রশ্ন করে। এই প্রশ্নের কোনো সূত্র নাই, কোনো সুযোগ নাই, কারণ সুযোগ নাই, শুধু হাওয়া আলাইহি সালাতু ওয়াসসালামকে আদম আলাইহি সালাতু ওয়াসসালামের হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে এটার প্রমাণ কোরআন হাদিসে আছে। কিন্তু পরবর্তী যে সমস্ত স্ত্রী বা মহিলা আছে তাদেরকে যে তার স্বামীর বাম পাশ থেকে সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো দলিল নাই। এই কথাটা আসলে কোত্থেকে, ওয়াখালাকা মিনহা যাওজাহা, যে তার বাম পাশের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। এখন উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূলের বিবি গণ তারাও মানুষ, তাদের মধ্যেও বক্রতা ছিল। স্বামী মাত্র এ কথা জানতে হবে যে আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেছেন পাকা হাড্ডি দ্বারা, তাদের মধ্যে বক্রতা আছে। এক আল্লাহওয়ালা বুজুর্গ মিয়াজি নূর মোহাম্মদ জানজা নবী রহমতুল্লাহ আলী, ওই যে একটা গল্প আছে না যে এক লোক এক মসজিদ শিখেছে, এক মসজিদ যাওয়ার পর সবাই উপস্থিত, এখন এক লোক বলতেছে ভাই আপনারা কে কে আপনার বিবির কথা শোনেন না, এক সবাই এক পাশে আসেন, আর যারা বিবির কথা শোনেন তারা আর এক পাশে আসেন, তো সব মানুষ এক পাশে গেছে যারা বিবির কথা শোনে, আর একজন উল্টা গেছে যে বিবির কথা শোনে না। সে এখন জিজ্ঞেস করছে আপনি তো খুব ভালো মানুষ, আপনি তো বিবির কথা শোনেন না, ঠিক আছে? তা না ভাই। তা কেন? তা আমার বিবি আজকে বলে দিয়েছে যে সবাই যে পাশে যায় তুমি তার উল্টা পাশে যাওয়া, সবাই যে পাশে যায় তুমি তার উল্টা পাশে যাওয়া, ওই ব্যক্তিও বিবির কথা শুনতেছে। যেটা বোঝাতে চাচ্ছি মানে নারী মাত্রই, আপনি যদি নারীকে রাবিয়া বস্তিও ধরেন, আম্মা জান হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ধরেন, তারপরে তাদের মধ্যে বক্রতা ছিল, আল্লাহ রসুলকে তারা তাদের বক্রতার জন্য সাময়িকভাবে কিছু অশান্তিতে পেরেশানিতে ফেলছে। এই চিন্তা যদি একজন পুরুষের মধ্যে থাকে তাহলে এই পুরুষ এই বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি মহিলাকে নিয়ে সংসার করা তার জন্য সহজ হবে, আর যদি সে মনে করে যে না সব আমার ইচ্ছার মতো হবে তাহলে এই পুরুষ এই মহিলা না কেন দুনিয়ার কোনো মহিলার সাথে সংসার করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন সাবিরুহুন্না খালিফুহুন্না, যে তাদের সাথে মাসওয়ারা করো, কোন কাজ করার আগে তাদের থেকে বুদ্ধি নাও, কিন্তু কাজটা উল্টা করো। তিন জায়গা মিথ্যা কথা বলা যায় আছে বলছি, একবার তিন জায়গা সরাসরি মিথ্যা কথা বলা যায় আছে, তন্মধ্যে একটা জায়গা হলো বিবির সাথে মিথ্যা কথা বলা যায় আছে যদি তার হক নষ্ট না হয়। আজকে যাই যদি বাসায় যে এই কথা বলেন যে ইমাম সাহেব কইছে মিথ্যা কথা কাজ আয়াজ আছে, তাহলে তো শেষ। কিন্তু এই মিথ্যা কথা বলা ওইটা না, তার দরকার লাগবে সেটা আপনার কাছে চাচ্ছে, আপনি দিচ্ছেন না, এটা আপনি জুলুম করতেছেন, এই জায়গা মিথ্যা কেন? তারা এই হক নষ্ট করার আপনার অধিকার নাই। তার অতিরঞ্জিত চাহিদা, অতিরিক্ত আবদার, অপ্রয়োজনীয় আবদার, অযৌক্তিক আবদার, সেই জায়গায় যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনি গোনাগার হবেন না, কারণ তার ওই পাকা হাড্ডির বক্রতা থেকে আপনি বাঁচার জন্য আল্লাহ তার পদ্ধতি দিয়ে দিয়েছেন। আমার ওস্তাদে মোহতারাম বুখারী শরীফ পড়ছে যে হুজুরের কাছে রহিমাহুল্লাহ মারা গেছেন, হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহিন 3 বছরের সাগরেদ ছিলেন, মালিবাগ মাদ্রাসার আমাদের বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে শাইখুল হাদিস ছিলেন, মারা গেছেন অনেক আগে। হুজুরের দাওরার বছরে হুজুরের খাদেম ছিলাম, হুজুরের সাথে বিভিন্ন জায়গায় যাইতাম, হুজুর মহব্বত করতেন খুব। বিকেলবেলা হুজুর যাবেন মালিবাগ মাদ্রাসার থেকে বের হয়ে মালিবাগ সুপার মার্কেটে যাবেন স্ত্রীর জন্য শাড়ি কিনতে, আমরা আম্মা বলতাম, আম্মার জন্য শাড়ি কিনতে যাবেন। আসরের পরে ছাত্রদের আমাকে সংবাদ পাঠিয়েছেন গেছি, শাড়ি কিনে যখন আসতেছে তখন আমি ওস্তাদ হলেও যখন খেদমত করি তখন তো একটু স্বাভাবিক, তখন তো এত ভয় শ্রদ্ধা থাকলেও একটু স্বাভাবিক হয়ে যেতে হয়। শাড়ি কিনছেন অল্প দামের, একেবারেই সাধারণ একটা দামের, তাই আমি বলতেছি হুজুর এই দাম দেয় যদি বাসায় বলেন তাহলে তো এইটার কি হবে না, গ্রহণযোগ্য হবে না, বাসায় তো বেশি দাম বলা তো যায় না, বাসায় তো বেশি দাম বলা যায়, যেটা আমার বলার উদ্দেশ্য। হুজুর বললেন হ্যাঁ মাসলা অনুপাতে তো বেশি দাম বলা যায়, যদি কম দামে সন্তুষ্ট না হয় তাহলে বেশি দাম বলা ইসলাম অনুমতি দিছে। আপনি খুব সুন্দর শাড়ি আনবেন, 3 পিস আনছেন, যদি গঞ্জে 1100 টাকা দাম, স্কুলে ছেলেকে নিয়ে যাওয়ার সময় মেয়েকে নিয়ে যাওয়া 2500 টাকা দামের একজন 3 পিস পড়ে আসে, সে রাস্তাতে কিনছে 1000 টাকার তো 2500 টাকাতে কিনছে, কিন্তু ওই 2500 টাকার দাম ওই বিবির কাছে ভালো লাগতেছে, আপনি তার চাইতে ভালো একটা এক অল্প দামে কিনে আনছেন, এই টাকা কম হওয়ার কারণে তার কাছে আর ভালো লাগছে না, টাকা কম হওয়ার কারণে তার কাছে আর ভালো লাগবে না। হুজুরকে বললাম, হুজুর বললেন মাসলা তো যা আছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় মিথ্যা কথা বলা লাগবে না, অল্প টাকা বললেও সে এটা মেনে নিবে, এই জন্য এই জায়গায় আমার তাকে বুঝ দেওয়ার জন্য আমার এই শরীয়ত যেটা অনুমতি দিয়েছে সেটা আমার গ্রহণ না করলেও সারবে। যে জায়গায় গ্রহণ করা দরকার সে জায়গায় ইসলাম গ্রহণ করার অনুমতি দিয়েছে ওই পাকা হাড্ডির বক্রতা থেকে বাঁচার জন্য, তবে মনে রাখতে হবে তার হক নষ্ট করার ক্ষেত্রে মিথ্যা বলার অনুমতি নাই। তার যে নিত্য প্রয়োজনে যে হকগুলো আছে, যে হকগুলো নষ্ট করার নষ্ট হয়ে যায় যে জায়গা, সে জায়গা মিথ্যা বলা যায় না। বাকি জায়গা উদাহরণস্বরূপ অধিকাংশ মহিলারা শ্বশুর শাশুড়ি বাপমা বা স্বামীর বাপমা ভাই বোনদেরকে দেখতে পারে না, আপনি আপনার বাপমাকে আলাদাভাবে খরচ দেন বা আপনার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজনকে আপনি আলাদাভাবে দেন, এখন এই ক্ষেত্রে যদি আপনি কোনো বাহানা তালাশ করেন বা কোনো মিথ্যা কথা বলেন এটা আপনার মিথ্যা হবে না, কারণ আপনি তাদের হক রক্ষা করতে যে আপনি এর কাছে এই উল্টা বলতে হচ্ছে, এটাকে উল্টা বলতে হচ্ছে তার ওই অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য। বাজারে গেছেন যায় দেখছেন সবসময় তো টাকা সবার কাছে সমান থাকে না, বাজারে যেয়ে দেখছেন বড় মাছ ভালো মাছ নাই, স্বাভাবিক একটা মাছ কিনে নিয়ে আসছেন, এসে যদি সত্য কথা বলেন যে টাকা নাই এজন্য মাছ কিনতে পারি নাই, তাহলে সাথে সাথে বলে ফেলবে যে ফকির নি, তাহলে বিয়ে করছেন কেন, সারা জীবন তো এই খাওয়ালেন, ভালো মাছ তো কোনদিন দেখলেন না, স্বাভাবিক। আল্লাহ রসুল বলছেন যে এক যুগ উপকার করবে, এক যুগ 12 বছর একদিন শুধু ইচ্ছার বিরুদ্ধে পাবে, বলে ফেলবে তোমার কাছে কোনোদিন ভালো জিনিস পায়নি, হাদিসের শব্দ লাভ আহসানতা ইলাইহা তাহরা, যদি এক যুগ এদের সাথে ভালো ব্যবহার করো, একদিন যদি মনের ইচ্ছার বিরুদ্ধে পায় তাহলে বলে ফেলবে তোমার কাছে আমি কোনোদিন ভালো জিনিস পাইনি। এখন বাজার থেকে মাছ কিনে আনছেন ছোট মাছ বিকেলবেলা অথবা আবার দুপুরে পাকের আগ মুহূর্তে, এখন যায় যদি বলা হয় যে টাকা ছিল না এজন্য বড় মাছ কিনতে পারি না, তাহলে তো শেষ সংসার, ঝগড়া বেঁধে যাবে এক মাছ নিয়ে 1 ঘন্টা। এখন বললো যদি বলেন যে বাজারে আজকে মাছের এত অভাব কোথাও মাছ পাওয়া যাচ্ছে না, এই অল্পগুলো মাছ বহুত কষ্ট করে কিনে নিয়ে আসি, হ্যাঁ হলো কথা, তাহলে এই অল্প মাছটা, এই ছোট মাছটা তার কাছে এখন দামি মনে হবে, মূল্যায়ন লাগবে। তো বকর হাড্ডি থেকে বাঁচার কোনো উপায় নাই, বকর হাড্ডি থেকে বাঁচার জন্যই আল্লাহ তাআলা পুরুষদেরকে কিছু পথ বাতায় দিয়েছেন, আর পাকা হাড্ডি করেছেন পুরুষকে সংশোধন করার জন্য। আমাদের আল্লাহ আল্লাহ বুজুর্গরা বলেন, যার সংশোধন হয় না বড় পীরের দ্বারা, কামেল পীরের দ্বারা, বড় বুজুর্গের দ্বারা, তার সংশোধন হয় বিবির দ্বারা। যার সংশোধন হয় না দুনিয়ার অন্য কোনো জায়গা, তার সংশোধন হবে যে বিবির কাছে যায়। ওই যে এক আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা বলতেছিলেন, মেয়াজি নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাইহির দাদা সাহেব, বিবি খুব খুব দেহি, এক মুরিদ আসছে হুজুরের সাথে দেখা করার জন্য। এখন যখন জিজ্ঞেস করছে হুজুর কোথায়, বিবি বলছে বলছে আমাদের শায়েখ কোথায়, পীর সাহেব কোথায়, তা তোমাদের পীর কি, তা কোথায় গেছে উনি, তা উনি গেছে লাকড়ি সংগ্রহ করতে, যায় দেখে যে জঙ্গলের জীবজন্তু তার হুকুম মানে, কিন্তু বিবি আসে এদিক দিয়ে বিবি তার হুকুম মানে না। আসার পথে হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর এ এক অবস্থা কেন, জঙ্গলের মাকলুক পর্যন্ত আপনার কথা শুনে, দুনিয়ায় সবাই আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু ঘর দেহে কি এমন। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ উত্তর দেয়, দেখ এই ঘর যে আমার উপর এই ধরনের বক্র ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এটার উপর যে আমি ধৈর্য ধারণ করি আল্লাহ, এটার বিনিময় সমস্ত মাখলুক আমার অধীনস্থ করে দিয়েছে, থাকবে সংশোধনের পথ। এখন ওই মুরিদ জিজ্ঞেস করে, হুজুর বাদ দিয়ে দিলে আর তালাক দিয়ে দিলে। এখন আল্লাহওয়ালা বুজুর্গ উত্তর দেয়, দেখ যদি আমি ছেড়ে দিই, যদি আমি ছেড়ে দিই তাহলে তো সে তার বাপ মার কাছে যায়, বাপ মাকে কষ্ট দিবে, অথবা যদি আর এক জায়গায় বিবাহ হয় তাহলে সে ওই ঘরে যে অন্য স্বামীকে আমার মতো কষ্ট দিবে, হয়তো ওই স্বামী ধৈর্য ধারণ করতে পারবে না, তার জীবনে অশান্তি চলে আসবে, এজন্য তার বাপ মাকে যাতে কষ্ট না দেয়, অন্য জায়গায় বিবাহ হলে আর এক স্বামীকে যেন কষ্ট না দেয়, এটার থেকে বাঁচার জন্য আমি এই বক্রতা আমি নিজে সহ্য করে যাচ্ছি, কোনো উপায় নেই, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এমন করে দিয়েছে। একদিন বিবিরে বলে, দেখ দূর দূর থেকে মানুষ আমার থেকে উজিফা নিয়ে আমল করে আমার সোহবতে থেকে সান্নিধ্যে থেকে ভালো হয়ে যায়, আর তুই আমার কাছে থেকে কখনো ভালো হলি না, কোনো আমল আমলের প্রতি আগ্রহী হলি না। আর বিবি উত্তর দেয় বলে, তুই তোর ভাগ্যটা কত খারাপ, তুই কত খারাপ ভাগ্যওয়ালা মানুষ। তখন বিবি বলে, ভাগ্য খারাপ আমার না আপনার, কেন আমার মতো খারাপ মহিলা হওয়া সত্ত্বেও আপনার মতো একজন ভালো, আপনার মতো একজন ভালো স্বামী পাইছি, তা আমার ভাগ্য ভালো, আর আপনি একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও আমার মতো একজন খারাপ বিবি পাইছেন, তা ভাগ্য খারাপ তো আপনার। এই যে বক্রতার উদাহরণ দিচ্ছি, বক্রতা, এই বক্রতা মাথায় রাখতে হবে, বক্রতা মাথায় রেখে আমার জীবনটা যেভাবে চালানো দরকার, বক্রতাকে একেবারে সোজাও করা যাবে না, বক্রতাকে একেবারে পাকা অবস্থায় ছেড়েও দেওয়া যাবে না, কিছুটা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণ রেখে যদি আমি জীবনযাত্রা করতে চাই তাহলে আল্লাহ তাআলা যে জন্য বক্র হাড্ডি দিয়ে তৈরি করেছেন সে উদ্দেশ্য আমার দ্বারা আমার সংশোধন হবে, এবং এই বক্রতাকে আমি বক্র হিসেবে নিয়ে ভাঙবেও না আর বেশিও বাঁকা হবে না, আমার জীবন চলা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর সহিভাবে আমল করবার তৌফিক দান করুক। আয়াতের বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে। প্রশ্ন, যে ব্যক্তি নামাজ ছাড়িয়া যায় সেই ব্যক্তি কাফের হইয়া যায়, আরবিতে এই আয়াত, আয়াত না লেখে আমাদের কাছে জিজ্ঞেস করলে বলতে পারতাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, অর্থ হলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলে ইচ্ছাকৃত ভাবে সে ফাকাদ কাফার, সে কুফরি করলো, নাসুকরি করলো। আমরা অনেক সময় বলি না, আস্তা শয়তান একটা তুই, বাপ মা ছেলেকে বলে আস্তা শয়তান একটা, সে কি শয়তান নাকি, না তার আচরণটা শয়তানের মতো হয়ে গেছে, তার আচরণটা শয়তানের মতো হয়ে গেছে। এখন এটা দেখে কেউ যদি মনে করে যে বাপ বা মা ছেলেকে শয়তান বললো, সে কি শয়তান নাকি, শয়তান না, তার আচরণটা শয়তানের মতো হয়ে গেছে। এই জন্য এই হাদিসের সবার মতে ব্যাখ্যা হলো ফাকাদ কাফার, তার আচরণটা তার আমলটা একজন আল্লাহকে অস্বীকারকারীর মতো তার আমল হয়ে গেছে, আল্লাহকে যে অস্বীকার করে সে নামাজ পড়ে না, সুতরাং সেও নামাজ পড়লো না। এর অর্থ এটা না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে হাদিস বুঝি নাই, তাহলে ওই ব্যক্তি বাংলা কথা যেমন বুঝি নাই যে বাপ বা মা ছেলেকে বলছে তুই শয়তান, এটার থেকে যে সরাসরি শয়তান অর্থ নেওয়া যেমন হবে, এই হাদিস থেকে সরাসরি কাফের অর্থ নেওয়া এরকম হবে। একটা ব্যাখ্যা, একাধিক ও বহু ব্যাখ্যা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ অনেক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো ওলামা একরাম জানে, আপনাদের এত ব্যাখ্যা দিলে বুঝবেন না, আরো জটিলতা হবে। এক নম্বর ব্যাখ্যা বললাম, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা বললাম, ফাকাদ কাফারার অর্থ হলো সে নাশুকরি করলো, আল্লাহ তাআলা যে সুস্থ সবল মানুষ হিসেবে তাকে তৈরি করেছে তার উচিত ছিল ঈশান নামাজ আদায় করা, সে যখন ঈশান নামাজ আদায় করলো না তখন আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় না করে নাশুকরি করলো, এজন্য সে নাশকরকারী বান্দা হিসেবে বলল ফাকাদ কাফার। এজন্য বাহ্যিক অর্থ উদ্দেশ্য না। অনেকে হজ করিয়া আসিয়া নামাজের আগে আল্লাহ নামের আগে আলহাজ লাগায়, হজ করিয়া আসিয়া আবার পূর্বের কাজের সাথে জড়াইয়া যায়, যেমন সুদ ঘুষ চুরি ডাকাতি চিন্তায় সন্ত্রাসী, এই লোকের হজ রহিল নাকি? হস্ত করে কিন্তু হস্ত আল্লাহর কবুল হওয়া চাই, যাদের হজ কবুল হবে তাদের হজ করে আসার পরে আলহাজ লিখতে পারে কিন্তু তাদের আমলের মধ্যে পরিবর্তন আসবে। হজ করে আসার পর দাঁড়িয়ে রাখা শুরু হয়ে গেছে, হজ করে আসার পর তার ভিতরে হারাম খাবার থেকে বাঁচার একটা চিন্তা শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। হজ করে আসার পর দেখা যাচ্ছে আগেও যেরকম ছিল হজ করে আসার পর ওরকম, তাহলে এই ব্যক্তির হজ হয়নি, সফর হয়েছে, সফর ট্যুর হয়েছে, ট্যুর, এই ট্যুরের কোনো মূল্য নেই। হজের গিলে দেখা যায়, আল্লাহ মাফ করুক, যাদের চোখ আছে তারা দেখে, আল্লাহ হজ করতে যে এমন এমন কাজও করে যা একজন সাধারণ মুমিন মুসলমান করা সম্ভব না, নামাজ বাদ দিয়ে বা নামাজ পড়ে এসে হোটেলের সামনে সিগারেট ধরায় খাচ্ছে, এই হারামে জামাত চলতেছে, জামাত চলতেছে বিবিরি নিয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত ব্যক্তি তো টাকার গরমে টাকার জোরে হজে গেছে। এক হলো টাকাটা হালাল ছিল না, দুই হলো হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, তিন হলো হজের থেকে যে শিক্ষা নিয়ে আসার দরকার ছিল সে শিক্ষা নিয়ে আসতে পারি নাই, এই সমস্ত ব্যক্তি নামের শুরুতে আলহাজ 100টা লাগালেও তাদের আমল তো আগের মতোই থাকবে। আজকাল অনেক লোককে দেখা যায় মাগরিবের আজানের পর দুই রাকাত নামাজ পড়ে, এটা কিসের নামাজ? এই নামাজ এখন নাই, রহিত হয়ে গেছে। যে জায়গা আছে আসসালাতু বাইনাল আজানি ওয়াল ইকামাতি, এই হাদিসের বাইহাকি শরীফের রওয়ায়াতে আছে, ইল্লাল মাগরিব, মাগরিবের নামাজ ব্যতীত। সাহাবা কিরাম নিজেরাই বলছেন যে আমরা আল্লাহ রাসূলের যুগে প্রথম দিকে মাগরিবের আজানের পরে দুই রাকাত নামাজ পড়তাম, কিন্তু শেষের দিকে আল্লাহ রাসূলের জীবদ্দশায় এই নামাজটা আমরা ছেড়ে দিয়েছি। যদি এটা নামাজ গুরুত্বপূর্ণ নামাজ হয় তো সাহাবা কিরাম থেকে আমাদের পর্যন্ত সব সাহাবি বা সমস্ত মানুষ আমল করতে, এই আমলটা রহিত হয়ে গেছে। এক লোক আমাকে বলিতেছে কোরআনে অনেক সূরায় আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের গন্ধম খাওয়ার কারণে বাবা আদম ও মা হাওয়া দুজনকে পরস্পর শত্রু হইয়াছিল, অপরাধী হইয়াছিল, দুনিয়াতেও গন্ধম গাছ নাই, ওই লোক বলতেছে দুনিয়াতেও আছে, আমরাও নাকি গন্ধম খাইতেছি, এই গন্ধম খাইয়া কিভাবে বেহেস্তের আশা করিব, এই কথার অর্থ বুঝলাম না, বুঝাইয়া বললে ভালো হয়। ওই ব্যক্তির থেকে বুঝে নিন, এটা আমরাও বুঝি না। বাসা অফিসে সুন্নাতে মক্কাদা পড়ার পর মসজিদে প্রবেশ করে ফরজ নামাজের পূর্বে দখলুল মসজিদের দুই রাকাত নামাজ পড়া যাবে কি না জানালে ভালো হয়। শুধু ফজরের নামাজের সময় পড়া যাবে না, ফজরের সুন্নাত বাসা থেকে পড়ে এসে মসজিদে এসে আর কোনো সুন্নাত নকল পড়া যাবে না, বাকি জোহরের আগে, আসরের আগে, ঈশার আগে এই তিন ওয়াক্তে পড়া যাবে, আর মাগরিবের আগে যেহেতু নফল পড়া যায় না এজন্য মাগরিবের আগে পড়া যাবে না। বাকি আপনি বাসায় সুন্নাত পড়ে আসেন বা না আসেন, মসজিদে এসে এই চার ওয়াক্তে, এই তিন ওয়াক্তে আপনি সুন্নাতের আগে বা পরে দুহুরুল মসজিদ পড়তে পারবেন, তবে উত্তম হলো আগে পড়া। বাসায় যদি নামাজ পড়ে আসেন তো এই তিন ওয়াক্তে যে কোনো সময় এসে দুহুরুল মসজিদ পড়তে পারবেন। ফাজাইলে আমল মুনতাকাব হাদিস অথবা আমলের ফাজাইল সম্পৃক্ত কিতাব হাদিস গ্রন্থ থেকে একখানা হাদিস শুনলে বা তালিম করলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হবে কি না? হবে কি না? না, মাসআলা হাদিস শুনলে 1000 রাকাতের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। বিষয়টি হাদিসের আলোকে বুঝিয়ে বললে আলেম নয় এমন মুবাল্লিগ ভাই ও সাধারণ মুসল্লিদের উপকারে আসবে বললে আমার ধারণা। মাসআলা কথা আছে, মাসআলার একটা অধ্যায়, যে ব্যক্তি শিখবে সে ব্যক্তি একটা মাসালা শিকার দ্বারা 1000 রাকাত নফল নামাজের চাইতেও তার সওয়াব বেশি হবে। সাধারণত মাসালার কথা এটা, আর এই সমস্ত ফাজালের আমলের গুরুত্ব আছে, এগুলো পড়লে আমলের গুরুত্ব বাড়ে, গুরুত্ব আছে, কিন্তু আমলের গুরুত্বের অর্থ এটা না যে আমি সারা জীবন ভরে ফাজালে কোরআন পড়ে যাব কিন্তু কোরআন পড়বো না, কোরআন শিখতে যাব না, এটা কিন্তু তাহলে হলো না। ফাজালে কোরআন থেকে যদি আমাকে কোরআনের দিকে নিয়ে যায় তাহলে ঠিক আছে, আমার এই ফাজালের আমল পড়া ঠিক আছে, ফাজালের নামাজ আমি পড়তেছি, নামাজের গুরুত্ব আছে, ফজরের নামাজ আমি ঠিক মতো আসি, পাঁচাত্ত নামাজে আসি, তাহলে এই ফাজালে আমল পড়া আমার জন্য গুরুত্ব আছে। এই ফাজাল আমার জীবনে থাকতে হবে, থাকলে আমি মূল দিকে যেতে পারবো। যারা ফাজাল ছেড়ে যায় তারা মূলের দিকে যাইতে পারে না। এই জন্য ফজিলত যে একটা হাদিস পড়লে কি হবে, হাদিসের মধ্যে নূর আছে, জানা হাদিস শুনলে সে হাদিসের ভিতরে আমল আছে। এই জন্য এই হাদিসগুলো শোনা, হাদিসগুলোর যে মজলিস হয় সেই মজলিসে বলা বসলে ফায়দা আছে, কিন্তু সেই ফায়দা পর্যন্ত পৌঁছার সবার চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ বাদ ফজর বাংলা হাদিস পড়ে ফাজালে কোরআনের একটা হাদিস হলো, ফাজালে কোরআনের হাদিস পড়ে আমি ফজিলত পড়ে আমি যে কি করলাম, সকালে বাসায় যাই ঘুমালাম, তাহলে এই ফজিলত আমার কি কাজে আসলো? ফজিলত তো পড়ার পরে কাজ ছিল, আমি সর্বনিম্ন সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে যাই, আমি একটা পৃষ্ঠা তেলাওয়াত করে যাই, তাহলে এই ফজিলত আমাকে আমলের দিকে নিয়ে গেল। ফজিলত যদি আমলের দিকে নিয়ে যায় তাহলে তার এই ব্যক্তির জন্য সার্থক। পায়জামার ভিতরে আন্ডারওয়ার পরিধান শরীয়তের কোনো বিধিনিষেধ আছে কিনা জানালে উপকৃত হবে না, বিধি নিষেধ নাই। প্রশ্ন, প্রত্যেক নরনারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ। আমার প্রশ্ন হলো এই এলমের সীমারেখা কতটুকু, এ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দিলে উপকৃত হব। এই এলএম শিক্ষা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় কি, বুঝিয়ে বললে আখেরাতের লাইনে আগে বাড়তে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইমরান বিন ইলিয়াস সহ মুফতি ইমরান বিন ইলিয়াস সহ উপস্থিত সকল মুসলিম ভাইকে মাফ করে দিন। এলমে দিন শিক্ষা করা ফরজ, সেই ফরজের সীমানা হলো যে যে কাজে দায়িত্ব তার ওই কাজ সংক্রান্ত যে এলেম আছে সে এলেম সহকারে একজন মুসলমান হিসেবে চলার জন্য যেটা দরকার এটা তার জন্য শেখা। উদাহরণস্বরূপ মুসলমানের পাঁচাত্ত নামাজ পড়তে হয়, পাঁচাত্ত নামাজের ফরজ ওয়াজিবগুলো, পাঁচাত্ত নামাজের সূরা কিরাতগুলো শেখা আমার জন্য ফরজ। এখন যদি এই ফরজ আমি আদায় না করি তাহলে আমার ফরজ তরকের গোড়া হচ্ছে। আমি একজন ব্যবসা করি, ফার্মের মুরগির ব্যবসা করি, ফার্মের মুরগি আমি মানুষকে কি করে দিই, ড্রেসিং করে দিই, এবং ড্রেসিং এর কোন পদ্ধতি হারাম আর কোন পদ্ধতি হালাল এটা আমার জানতে হবে। এটা না জেনে আমি সবাইকে একভাবে দিয়ে দিচ্ছি, হারাম খাওয়া দিচ্ছি, তাহলে আমার ফরজ তরকের গোনা হচ্ছে। আমি চাউলের ব্যবসা করি, আমি কাউকে চাউল বাকিয়ে দিই, চাউলকে কি দিই, নগদ দিই, বাকিতে কোন সুরতে দিলে, কোন পদ্ধতি দিলে জায়েজ হবে সেটা আমার জানতে হবে। একটা হলো স্বাভাবিক মুসলমান হিসেবে যেটা শেখা এটা ফরজ, নামাজ রোজা যে জরুরি যে মাসলাগুলো, জরুরি যে দিনগুলো সেটা শেখা। আর একটা হলো আমার দায়িত্বের খাতিরে হালাল রিজিক উপার্জন করতে যেটা আমার সাথে সবসময় লেনদেনে সংশ্লিষ্ট সেটা আমার জন্য শেখা ফরজ। এরপরে বাকি যেটা সেটা কখনো কখনো ঘটে, কখনো কখনো ঘটে না, সেটা আমার জন্য জানা ফরজ না, সেটা বিজ্ঞ মুক্তি থেকে জেনে নিলে আমার দায়িত্ব আদায় হয়ে যাবে। জামাতে বা একাকী নামাজের সময় নিজের সঙ্গে থাকা মোবাইল ডিংটন বেজে উঠলে করণীয় কি, বিশেষ দৃষ্টব ভুলে মোবাইল বন্ধ করা হয়নি, এক হাত ব্যবহার করে, এক হাত ব্যবহার করে যত সময় লাগবো না কেন আমার উচিত হলো রিংটোনটা বন্ধ করা। বারবার একটা কথা বলি যে মোবাইল যে কত ফেতনা, মসজিদে কোনো এক জামাতের সময় একটা রিংটোন বাজলে সমস্ত মুসল্লিদের নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, এদিক দিয়ে ইমাম সাহেবের সূরা কিরাত আওলায় যায়। অনেক মসজিদে শোনা গেছে ইমাম সাহেব সূরা কিরাত আওলায় গেছে, কয় রাকাত হয়েছে বলে গেছে, ওই রিংটোন এসে ওইদিকে নিয়ে গেছে। আবার শয়তান এমন ধোকা দেয় যার রিংটোন বাজে ওই ব্যক্তি ওই সময় কত বড় মুত্তাকি পরেজগার হয়, তখন আর মোবাইলের থেকে খবরই নাই ওনার, কি মুত্তাকি পরেজগার নামাজ ওনার, ওনার নামাজ ছেড়ে দিয়ে হলে ওই সময় মোবাইল নিয়ন্ত্রণ করা দরকার। একজনের নামাজ নষ্ট হইলে বাকি মুসল্লিদের নামাজ ঠিক হবে। অনেক সময় এমন হয় তিন ডাকাত ধরে মোবাইল বাজতে, প্রথম ডাকাত থেকে জুড়ে ভাগ্য ভালো চতুর্থ ডাকাতে বাজি নাই, চতুর্থ বাজারে রাখলে তো ধরতো মুসল্লিরা তারে, মানুষ মনে চায় আর এক ডাকাতে বাজুক, শেষ ডাকাতে বাজুক, দেখি কেমন লাগে। এই জন্য ভাই মোবাইল অনেক উপকারী কিন্তু, কিন্তু মোবাইল নিয়ন্ত্রণ করা চাই। এক হাত দ্বারা যত দেরি হবে না কেন, দুই হাত ব্যবহার না করে এক হাত দ্বারা আমার যে কোনো জায়গা থাকুক না কেন আমি মোবাইল কি করব, অফ করে দেবো, সাইলেন্ট করব, যে কোনো উপায়। এক দ্বিতীয় হলো হাদিস শরীফে আসছে শেষ জামানায় মসজিদে গান বাদ্য বাজানো হবে। আমাদের যে আফ্রিকার শায়েক, যে শায়েকে আমাদের এদিকে আসেন বারবার, হজরত এই রিংটোন গুলো যদি ওনার মসজিদে কেউ রিংটোন বাজায় গানের রিংটোন, তাকে মসজিদ থেকে বলে ভাই তুমি তো ইহুদি নাসরাদের মধ্যে রয়েছে, তোমার দৈনিক কতবার তুমি কি কি শুনতেছো, গান শুনতেছো। এই জন্য সব মোবাইলে স্বাভাবিক রিংটোন থাকে, টেন টেন রিংটোন থাকে, পিং থাকে, বিভিন্ন রিংটোন থাকে। আমি সেট করতে না পারি, আমার আত্মীয় স্বজন তারা কি করে দিই, সেট করে দিই, আমার মোবাইলের রিংটোন যেন শালীন হয়, একটা মুমিনের আচরণ এটা। ইহুদিন আসরা একজন খ্রিস্টান সবসময় এমনভাবে ষড়যন্ত্র করছে, এই বাসনাগুলো এসে আমাদের দিলের রুহানি শক্তিকে নষ্ট করে দিচ্ছে। মুরব্বী মানুষ কিছু বোঝে না, ছেলে নাতি নাতনি বিদেশে থাকে, দেশে এক মোবাইল, মোবাইলে হিন্দি গান বাজে, উনি আসছে মসজিদে হিন্দি গান বাজতেছে, ওনার তো খবর নাই। ভাই এটা বড় ফেতনা, এই মোবাইলের রিংটোন এবং মোবাইল নিয়ন্ত্রণ করা দায়িত্ব। সবচেয়ে উত্তম হবে এমন একটা টোন সবসময় আমি ব্যবহার করব যেটা নামাজের সময় বাজলো একবার বাজবে, বিপ, বা এমন যেটা রিংটোন শালীন রিংটোন, এটা হলে আমার 24 ঘন্টার অনেকবার গুণা থেকে আমি বেঁচে যাব, আমিও গুণা থেকে বাঁচব। সাথে আর একটা কথা, অনেক মানুষের রিং দিলে গান শোনাই, আমি তো অনেক সময় পরিচিত বললে ভাই ফ্রি, আপনি আমাকে কিছু হাতিয়া দিয়ে দিলেন, গুনার হাতিয়া দিয়ে দিলেন, এটার ভাগিদার কি হবে? অর্থাৎ কেউ ওনার কাছে রিং দিলে একটা গান উনি শোনাই দিচ্ছে তাকে, তাহলে যে শোনাচ্ছে সেও গুণাগার হবে, আর যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে শুনতেছে সে যদি এরপরে রিংটোন দেওয়ার পরে শুনতে থাকে তাহলে তার তো গুণা হতে থাকলো, কিন্তু যে ব্যক্তি এটা সেট করছে তার এটা স্থায়ীভাবে গুণা হবে। এই জন্য মোবাইলের অনেক গুণা, এগুলো থেকে আমাদের নিয়মিতভাবে বেঁচে থাকা উচিত। প্রশ্ন আসতেছিল মোবাইলের নিয়ন্ত্রণ করার ব্যাপারে, এক হাত ব্যবহার করে যে কোনো উপায়ে যত সময় লাগুক না কেন নিয়ন্ত্রণ করা দরকার। স্বপ্নে মৃত ব্যক্তি তার সন্তানদের খাওয়াচ্ছে, এরূপ দেখলে তার তাবির কি জানার উপকৃত হব। যদি ওই ব্যক্তির গায়ের জামা পরিষ্কার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, খাবারের ক্ষেত্রে কি খাবার খাওয়াচ্ছে, মিষ্টি জাতীয় জিনিস, দুধ জাতীয় জিনিস যদি খাওয়ায়, দুধ জাতীয় জিনিস খাওয়ালে ওই ব্যক্তি ওই মৃত আত্মীয় থেকে এলেন তার বুদ্ধি তার হেকমত তার আসবে। আর যদি এমনি স্বাভাবিক খাবার খাওয়ায় তাহলে ওই ব্যক্তির কোনো অর্থ সম্পদ থেকে সে পাবে। আর যদি সে অভাবে পড়ে খাওয়াচ্ছে, যে মৃত ব্যক্তি খাওয়াচ্ছে তার গায়ের জামা খারাপ, ময়লা, নোংরা, তাহলে ওই ব্যক্তিকে ইসালে সওয়াব করার জন্য সে বলতেছে তুমি আমাকে কিছু ইসালে সওয়াব করো। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা এত সংক্ষেপে কখনো স্পষ্ট হয় না। ডিস্ট্রিক্ট বোর্ডের খাস জায়গার ডিস্ট্রিক্ট বোর্ডের কর্তা ব্যক্তি থেকে অনুমতি পাকা দলিল সহ নেওয়ার পর জমির উপর জামে মসজিদে জুমার নামাজ পড়া দুরুস্ত হবে কিনা বিস্তারিত জানালে উপকৃত হবে। দলিল করার প্রয়োজন নাই, যদি দায়িত্বশীল কর্মকর্তা অনুমতি দিয়ে দেয় সরকারি জায়গার উপর মসজিদ বানায় সেই জায়গা নামাজ পড়ার অনুমতি আছে, অনুমতি সাপেক্ষে। আর যদি অনুমতি দেয় না, এলাকায় আর কোনো জায়গা নেই সবাই মিলে জামাত করতে পারবে, সরকারি একটা জায়গা আছে, সবাই অনুমতি ছাড়া ওই সরকারি জায়গায় দিয়ে জামাত পড়লে তখনও জায়গা আছে, যদি অন্য কোনো জায়গা না থাকে। আর অন্য কোনো জায়গা থাক বা যে কোনো উপায় যদি দায়িত্বশীল যে যারা থাকে অফিসার যারা থাকে তারা যদি অনুমতি দিয়ে দেয় নির্দি দেয় সে জায়গায় নামাজ এবং ধর্মীয় কাজ ইবাদত বন্ধ করা যায় যাচ্ছে। প্রশ্ন, মা বাবা ডিশ লাইন লাগিয়ে ছেলেদের অবর্তমানে টিভি দেখে, মাসিক ডিশ বিল ও ছেলেদের টাকা থেকে দেওয়া হয়, এ পরিস্থিতিতে ছেলেদের করণীয় কি জানালে উপকৃত হতাম। ছেলেদের উচিত হলো 1 নম্বর ওই ডিশ লাইনের বিল না দেওয়া, ডিশ লাইনের বিল দিলে ছেলেও গুণাগার হবে। কেউ মদ খাইতে চাচ্ছে, আপনি তাকে টাকা দেবেন মদ খাওয়ার জন্য? একজন মানুষ বলতেছে আমি একটা ম্যাচ কিনবো, ম্যাচটা কিনে আমার গায়ে আগুন ধরাবো, তুমি আমার ম্যাচের টাকাটা দাও, দিবেন না। একজন মানুষ বলছে আমি অ্যাসিড কিনবো, অ্যাসিড কিনে আমার গায়ে ঢালবো, তুমি আমার টাকাটা দাও, দিবেন না। আপনি কেন দিবেন না? আপনি জানেন না ক্ষতি। তা বাপ মার ইমান হরণ হচ্ছে, ভিতর থেকে ইমানের নূর চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে কি ওই ডিশ লাইনে বেহায়াপনা উলঙ্গপনা ছবি দেখতেছে। আর এটার ক্ষেত্রে ছেলে টাকা দিলে ছেলেও গুণাগার হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো ছেলে যে কোনো উপায়ে মিষ্টি ভাষায় বাপ মার ইজ্জত সম্মান রক্ষা করে, বাপ মাকে লাঞ্ছিত করে না, বাপ মার ইজ্জত সম্মান রক্ষা করে যে কোনো উপায়ে এই বাপ মাকে এই গুণা থেকে বিরত রাখার চেষ্টা করা। অসুস্থতার দরুন 7 দিন তায়াম্মুম করে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে, সুস্থ হওয়ার পর উক্ত 7 দিনের নামাজ দৌড়াইয়া আদায় করা লাগবে কিনা দয়া করে ভালো বললে ভালো হয়। যদি যখন তাইমুম করেছেন তখন তাইমুম করার যে শর্ত ছিল সেই শর্ত যদি আপনার মধ্যে পরিপূর্ণ থেকে থাকে, যেমন ঠান্ডা পানি বা পানি ব্যবহার করার কোনো উপায় ছিল না আপনার, বা ঠান্ডা পানি বা পানি ব্যবহার করলে আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল, এই মুহূর্তে আপনি তাইমুম করেছেন, তখন আর আপনার নামাজ দোহরাতে হবে না। আর হলো না, আপনি ইচ্ছা করলে উজু করতে পারতেন, পানি গরম করে হলে উজু করতে পারতেন, আপনি ওই ঝামেলায় না যে শর্টকাটে তাইমুম পরে নামাজ পড়েছেন, তাহলে ওই সময় আপনার তাইমুম করে নামাজ পড়া জায়েজ হয় নাই, ওই নামাজটা আবার পড়তে হবে। তাহলে যদি তখন তাইমুম করা জায়েজ হয়ে থাকে তখন নামাজ আর পড়তে হবে না, আর যদি তখন তাইমুম করা জায়েজ না হয়ে থাকে এই নামাজটা আবার পুনরায় পড়তে হবে। চার রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজে, নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর ভুলে সূরা ইখলাস পড়েছি, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস পড়েছি, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর কোন সূরা মিলাবো, কোন সূরা মিলাবো বললে ভালো হয়, সূরা নাস পড়ে ফেললে এরপর রাকাতে আবার সূরা নাসই পড়তে হয়, কোন রাকাতে শুধু এই লম্বা পড়ার জন্য দুই রাকাত নামাজে আপনি ভুল করে সূরা নাস পড়ে ফেলছেন, তাহলে উত্তম হলো দ্বিতীয় রাকাতে আবার কি পড়া, সূরা নাস পড়া। বেসিনে দাঁড়িয়ে উজু করা অভ্যাস অভ্যাসে পরিণত হয়েছে, এতে উজুর আদবের বরখেলাপ হবে কি? উজুর ক্ষেত্রে পানির পাত্র বসার নিয়ম, দোয়া মেসওয়াক করার নিয়ম গুলো ধারাবাহিকভাবে জানালে উপকৃত হবে ইনশাআল্লাহ। উজুর ক্ষেত্রে উত্তম হলো উঁচু জায়গায় বসে কেবলামুখী হয়ে উজু করা, যদি উঁচু জায়গায় বসা বা কেবলামুখী হওয়া সম্ভব না হয় তাহলে যতটুকু সম্ভব হয় বাঁকা হয়ে হোক বসে হোক সেভাবে উজু করা। শহরে সাধারণত টেপে আমরা উঁচু করি, রুকুর মতো বাঁকা হয়ে যদি উঁচু করি তাও বাধ্য হয়ে অনুমতি আছে, কিন্তু সুন্নাতে আদায় হলো না, কিন্তু এর অর্থে এটা না সুন্নাতের খেলাফ হলো, সুন্নাতের খেলাফ হওয়া এক জিনিস আর সুন্নাত আদায় না হওয়া আর এক জিনিস। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সুযোগ আছে কেবলামুখী হওয়ার, ইচ্ছাকৃত ভাবে সুযোগ আছে এক জায়গায় উঁচু জায়গায় বসবে, ইচ্ছাকৃত ভাবে সুযোগ আছে মেসওয়াক করার, সে বললো না এগুলো আমি কিছুই করবো না সুযোগ থাকা সত্ত্বেও, এই সমস্ত ক্ষেত্রে বলা যায় সুন্নাতের খেলাফ। উত্তম হলো উঁচু জায়গায় বসে কেবলামুখী হয়ে পানি গায়ে ছিটা লাগবে না পায়ে গড়িয়ে যাবে এমন জায়গায় বসা, এবং কুলি করার আগে যখনই সম্ভব তখনই মেসওয়াক করে নেওয়া, সর্বশেষ সময় হলো কুলি করা, কুলি করার পরে যদি আমি মেসওয়াক করি তাহলে এই মেসওয়াকের সুন্নাতের সব পাওয়ার আশা কম। এজন্য ওজুর শুরুতে হাত ধোয়ার আগেই মেসওয়াক করা, মেসওয়াক করে মেসওয়াকটা ধুয়ে তারপর ওজুর কাজ শুরু করা। প্রশ্ন, আগে তাফসিরের পর কিছু সময় বিষয় ভিত্তিক ধারাবাহিক সুন্নাতের আলোচনা চলছিল এবং মোবাইল ফোনের ব্যবহার ও অপব্যবহারের কুফল গোনা আলোচনা চলছিল, আমার প্রস্তাবনা প্রশ্নোত্তর পর্বের পর উপরোক্ত বিষয়ের উপর খুবই অল্প সময়ে আলোচনা করা যায় উপস্থিত মুসল্লি ভাইদের আগ্রহের ভিত্তিতে। মানুষ এমনি সওয়াল জবাবে মানুষ বিরক্ত হয় লম্বা সময়, ইনশাল্লাহ হবে আস্তে আস্তে, মানুষের মন তৈরি করতে হবে আগে, মন তো আগে তো এই জায়গায় আধা ঘন্টা তাফসিরই মানুষ বসতো না, এখন আলহামদুলিল্লাহ 40 মিনিট 50 মিনিট এক ঘন্টাও বসতেছে আলহামদুলিল্লাহ, যখন দিনের আগ্রহ হবে দিন শিখার একটু আগ্রহ হবে ফায়দা পাচ্ছে এমন হবে তখন ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে আসলে হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিই। হুজুর, ইসলামে কারো জন্মদিন পালন করা কি জায়েজ? অনেক সময় বন্ধুরা জন্মদিনে রেস্টুরেন্টে খেতে চায়, না খাওয়ালে উপায়ও থাকে না, জন্মদিন না হলেও অন্য দিন ওই উপলক্ষে খেতে চায়, এমতো অবস্থায় জন্মদিনে খাওয়ানো বা কারো জন্মদিনের দাওয়াত খাওয়া কি জায়েজ? জন্মদিন উপলক্ষে মাদ্রাসায় অর্থ করা যাবে কিনা, না জন্মদিন উপলক্ষে কাউকে খাওয়ানো বা খাওয়ার আবদার করা বা মাদ্রাসায় দান করা ইসলাম এটা সমর্থন করে না। আপনি দান করেন এমনি দান করেন, জন্মদিনের বাহানা দেওয়ার কি দরকার, এমনি দানের যে স্বভাব হবে সেটা আছে, আর বন্ধুদেরকে খাওয়াবেন একে অপরকে খাওয়ানো ভালো কাজ, আপনি এমনি খাওয়ান আর যারা খাবে এরা যদি এভাবে দাবি করে ওদের ওই দাবি এভাবে কি করেন না পুরা করেন না, আপনার থেকে আজকে নিয়ে আর একজন থেকে আগামীকাল নিবে, আপনি অটল থাকেন না ভাই জন্মদিন হিসেবে তোর কিছু খাওয়াবো না, তোর খাইতে চাস অন্য এক সময় খাওয়াবো, আজকে না আমার এই জন্মদিনের তারিখে অন্য একদিন তোদেরকে খাওয়াবো, খাওয়ানো ভালো কাজ বন্ধুত্বের একটা পরিচয়, কিন্তু জন্মদিন সংক্রান্ত খাওয়াবো না জন্মদিন সংক্রান্ত দান করবো না। হুজুর, নামাজের পর অনেক আমলেরই কথা শোনা যায়, 33 বার আল্লাহ আকবর ইত্যাদি, যারা চাকরিজীবী বা ব্যস্ত মানুষ তাদের জন্য সবসময় আমলের জন্য কোনটি সর্বাধিক উপকারী হবে, আর আর ব্যস্ততা না থাকলে কি কি দোয়া পড়া উত্তম জানার উপকৃত হতাম? হাদিস শরীফে আসছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার একটা হাদিস, দ্বিতীয় হাদিসে আছে যে 10 বার 10 বার করে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় বলা হচ্ছে যারা ব্যস্ত মানুষ, যারা ব্যস্ত চাকরি ব্যবসা তারা সর্বনিম্ন 10 বার হলো জন্য আমল করে, তাহলে হাদিসেই তো আমল বাতাই দিছে, যারা অবসর তাদের জন্য 33 বার বারো বেশি, আর যারা একটু ব্যস্ত তাদের জন্য 10 বার করে। সিদরাতুল মুনতাহা কি, এর বিশেষ এর বিশেষত্ব কি? সিদরা মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, শেষ সীমার বড়ই গাছ, আল্লাহ তাআলা আরশের নিচেই সপ্তম আসমানের উপরে আরশের নিচেই সিদরাতুল মুনতাহা একটা জায়গা, শেষ সীমানার বড়ই গাছ একটা সীমানা দিয়ে রাখছেন, আল্লাহ তাআলার উপর থেকে যে আদেশগুলো আসে সেই আদেশগুলো ওই সিদ্দাতুল মুনতাহায় বড়ই গাছের ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন যে বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো, হাতির কান বড় বড়, আর বড়ই গুলো হলো মটকার মতো। একসময় গ্রাম দেশের মানুষ ধান সিদ্ধ করত, এখনো গরুকে অনেক সময় খাবার দেয়, বড় বড় কালো কালো থাকে মটকা, বড় বড় জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সিদ্দাতুল মুনতাহার যে বড়ই গাছ, সেই বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো, আর সেই গাছের বড়ই হলো মটকার মতো। এটা আল্লাহ রাসূলের হাদিসের বর্ণনা পাওয়া যায়। আর এটার বিশেষত্ব হলো যে দুনিয়া থেকে যে আদেশগুলো, যে ইবাদতগুলো যায়, সেই ইবাদতগুলো ওই সিদ্দাতুল মুনতাহায় অপেক্ষা করে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাইলে তারপরে সেটা উপরে ওঠে। আর আল্লাহর থেকে যে আদেশ নিষেধগুলো আছে সেগুলো সিদ্দাতুল মুনতাহায় এসে অপেক্ষা করে, জোনাকি পোকার মধ্যে এভাবে চিলিমিলি চিলিমিলি করতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমি কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না। তাই সেই সিদ্দাতুল মুনতাহা হলো উপর থেকে আসার নিচের দিকে সীমানা, আর নিচের থেকে উপরের দিকে ওঠার সীমানা। সে জায়গায় যে উপরের আদেশ এসে অপেক্ষা করে, নিচের আদেশ উপরে যে অপেক্ষা করে, এটাকে একটা সীমানা হিসেবে রেখে দেওয়া আছে, এটাকে বলা হয় সিদ্দাতুল মুনতাহা। আর শব্দের শাব্দিক অর্থ হলো শেষ সীমানায় বড়ই গাছ। টুপি ছাড়া নামাজ পড়া কি ঠিক আছে? হঠাৎ করে ঠিক আছে, নিয়মিতভাবে ঠিক নাই, মাঝে মাঝে ঠিক আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কোন ধরনের বাজার বলা হয়েছে? সব বাজারই অপ্রয়োজনীয় গিলে বাজার, দরকারের জন্য ঠিক আছে, অপ্রয়োজনীয় বা বাজারে গেলে দুনিয়ার কথা মনে হয়, বাজারে গেলে গোনা হয়, বাজারে গেলে সময়টা বেহুদা কাজে লাগে, এই দিক থেকে লক্ষ্য করে বলা হয়েছে বাজার। বাজারে আল্লাহর কথা স্মরণ হয় না সহজে। আর মসজিদ উত্তম বলা হয়েছে, মসজিদে গেলে মানুষের দিন আল্লাহমুখী হয়, সেজন্য নির্দিষ্ট কোনো বাজার না, যে কোনো বাজার। আমার আমার একটা পণ্য কিনা, আমার একটা পণ্য কেনার মূল্য আছে 100 টাকা, আমি কত টাকা বিক্রি করিলে হালাল হবে? ব্যবসার লাভের ব্যাপারে আল্লাহ তাআলা বা কোরআন হাদিসে কোনো নির্ধারিত সীমা দিয়ে দেন নাই। স্বাভাবিক যে রেওয়াজ আছে সেই রেওয়াজে লাভ করা চাই, এক নাম্বার। দুই নাম্বার হলো লাভ করার ক্ষেত্রে কোনো ধোকা না দেওয়া চাই। ব্যবসায়ীদের একটা আদর্শ হওয়া দরকার, আমি এত পার্সেন্ট লাভ করি। এবং মালটার ক্ষেত্রে এক নাম্বারের জায়গায় দুই নাম্বার বা একাধিক, এক নাম্বারের জায়গায় দুই নাম্বার মাল বলা, এক নাম্বারের চার নাম্বার মালকে এক নাম্বার বলা, এগুলো জায়েজ নাই। কিন্তু সীমানার মধ্যে বা অবস্থা ভেদে লাভ করা জায়েজ আছে। অনেক সময় একটা নাট 1 টাকা দাম, সে নাটটা কিনতে 20 টাকা দিয়ে, অবস্থা ভেদে। কিন্তু যদি সিন্ডিকেট করে, সিন্ডিকেট করে ধোকা দিয়ে আটকাই ফেলে, অন্যদিকে কোনো একটা বাহানা দিয়ে এইভাবে যদি লাভ করা হয়, সে লাভ জায়েজ নেই। স্বাভাবিকভাবে যে লাভটা নেওয়া যায় ওই বাজারে, ওই এলাকায় যেটা চলে, ওই পরিমাণ লাভ নেওয়া জায়েজ আছে। চামড়ার মোজা পায়ে দিয়ে শুধু মাসে করলেই হইয়া যায়, পা ধুইতে হয় না, এবং বাসায় থাকিলে 24 ঘন্টা আর সফরে থাকিলে 72 ঘন্টা, এই মাসাইলটা হাদিসেও ব্যাখ্যা করিলে ভালো হয়। চামড়ার মোজা অজু করে আগে চামড়ার মোজা পড়তে হয়, অজু করে চামড়ার মোজা পরার পরের থেকে যদি আমার অজু ভাঙে, তখন আমি বাড়িতে থাকা অবস্থায় 24 ঘন্টা ওই মোজার উপর মাসাই করতে পারবো, সফরে গেলে 3 দিন 3 রাত 72 ঘন্টা। তবে শর্ত হলো প্রথমবার অজু করে ওই মোজার মধ্যে পা ঢুকাতে হবে, এটা হলো শর্ত যেটা আজকে বলতে চাচ্ছেন। আর যদি শুরুতে অজু ছাড়াই পার মধ্যে ঢুকাই বা ওই চামড়ার মোজা পরে, তাহলে ওই মোজার উপর মাসাই করা যায় নাই। ইল্লাল্লাহর জিকির নাকি অর্থ আল্লাহ ছাড়া, বুঝায় বললে ভালো হয়। অনেকবার বলছি আল্লাহ ছাড়া না, এই ইল্লাল্লাহর জিকিরের বহুত কিতাব আছে। আমাদের এই জায়গায় মেহরাবে একটা কিতাব থাকে, এই কিতাবে ইল্লাল্লাহর জিকিরের বহুত দলিল আছে, দলিল দেখে নিলে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মাসআলা বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, নিঃসন্দেহে আমরা গুনাহগার, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাতাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ হেদায়েতের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ দিন বুঝে দিনের উপর চলা আপনি আমাদের জন্য সহজ করে দেন, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ অনেক দাঁড়িয়ে পাকা মানুষ দীর্ঘক্ষণ ধরে ইয়া আল্লাহ কোরআনের মহব্বতে আপনার ঘরে বসে বসে ইয়া আল্লাহ কোরআনের আলোচনা শুনতেছিলেন, ইয়া আল্লাহ তাদের খাতিরে আপনি আমাদের সকলকে মাফ করে দেন, ইয়া আল্লাহ তাদের এবং আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে সকল প্রকার পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ কোরআন মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের বন্ধুদের ইয়া আল্লাহ বন্ধুত্বকে বাড়িয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের শত্রুদেরকে আমাদের বন্ধু বানিয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের হিংসুকদের থেকে ইয়া আল্লাহ হিংসা থেকে নিরাপদে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের জন্য দিন দুনিয়ার উন্নতির ফয়সালা করে দেন, আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে আল্লাহ দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ যাদেরকে সন্তান দেন নাই সন্তানের চাহিদা রয়েছে, ইয়া আল্লাহ তাদেরকে নেককার সন্তান দান করুন, ইয়া আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ চলমান পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে দুনিয়া আখেরাতে সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ তাদেরকে দেশ ও দশের জন্য ইয়া আল্লাহ অভিভাবকের জন্য ইয়া আল্লাহ আদর্শ ইয়া আল্লাহ সন্তান হওয়ার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ অন্যের উপর জুলুম করা থেকে জুলুমের শিকার হওয়া থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়াতে সবচেয়ে আপন যে ছিল সবচেয়ে প্রিয় যারা ছিল, ইয়া আল্লাহ যাদের ত্যাগ যাদের বিনিময় যাদের কষ্টে দুনিয়াতে এসেছি, যে বাপ মা ইয়া আল্লাহ শীতের রাত্রে ইয়া আল্লাহ সন্তান যখন পেটে আসে বাপ মার রয়ে ইয়া আল্লাহ তখন মায়ের রাত্রে ঘুম আসে না, ইয়া আল্লাহ সন্তান যখন পেটে বড় হয়ে যায় মা রাত্রে শুতে পারে না দাঁড়িয়ে থাকে বসে থাকে, ইয়া আল্লাহ সন্তান যখন ভূমিষ্ঠ হয় জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে ভূমিষ্ঠ করে, ইয়া আল্লাহ শীতের রাত্রে হাজার কষ্ট করে সন্তানকে আরামে রাখার চেষ্টা করে বুকের দুধ খাওয়ায় সন্তানকে বড় করেছিল সবাই ভালোবাসত করে ইয়া আল্লাহ কিছু না কিছুর বিনিময়, কিন্তু বাপ মা তো ভালোবেসেছিল কোনো বিনিময় ছাড়া, ইয়া আল্লাহ সেই বাপ মা যাদের অন্ধকার কবরে, ইয়া আল্লাহ বাপ মাকে তো আর ফিরে পাবে না সন্তান, ইয়া আল্লাহ বাপ মা চলে যাওয়ার পরে সন্তানের কদর ইয়া বাপ মা সন্তান ইয়া আল্লাহ বাপ মার কদর সন্তান বুঝে আসছে, ইয়া আল্লাহ বাপ মার কবর দেখা ছাড়া সন্তানের আর কোনো উপায় নাই, সেই বাপ মা অন্ধকার কবরে বসে বসে সন্তানের নেকামলের দিকে তাকিয়ে থাকে, সন্তান যে নেকামল পাঠায় বাপ মা বড় খুশি মনে সেটা গ্রহণ করে, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দেন, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের সকল প্রকার গোনাগাদা গুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন, ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত রয়েছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন, বাপ মার নেক দৃষ্টি নেক দোয়া লাভ করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য উত্তম ভবিষ্যৎ হিসেবে কবুল করে নেন, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন কার কিসের পেরেশানি কার কিসের অভাব, ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন সকল প্রকার অভাব থেকে মুক্তি দান করেন, ইয়া আল্লাহ কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে কত মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক আল্লাহ ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে, ইয়া আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার দুর্ঘটনা থেকে নিরাপত্তার ফয়সালা করে দেন, হঠাৎ মৃত্যু থেকে আমাদের সকলকে রেহাই দান করেন, ইয়া আল্লাহ রোগে ভুগে ভুগে ইয়া আল্লাহ কষ্ট করে করে যেন ইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় না নিতে হয় তা থেকে আপনি আমাদের সকলকে রেহাই দান করেন, ইয়া আল্লাহ যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ সবল দেহে ইবাদত বন্দেগী করে নিজের কাজ নিজে করে যেতে পারি সেভাবে যেন চলতে পারি সেই তৌফিক দান করেন, ইয়া আল্লাহ অন্যের উপর যেন বোঝা হয়ে না থাকতে হয় অন্যকে যেন কষ্ট দিয়ে যেতে না হয় তা থেকে আপনি আমাদের সকলকে রেহাই দান করেন, ইয়া আল্লাহ মৃত্যুর আগে যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করতে পারি ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি, ইয়া আল্লাহ দুনিয়া থেকে যেন জান্নাতি বান্দা হয়ে বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো, ইয়া আল্লাহ অনেক দাড়ি পাকা মানুষদেরকে নিয়ে হাত তুলেছি ইয়া আল্লাহ তাদের সকলের হায়াতে বরকত দান করেন আমাদের সকলের হায়াতে বরকত দান করেন, ইয়া আল্লাহ কোরআনের খাতিরে কোরআনের মহব্বতে আমাদের সকলকে কোরআনওয়ালা জিন্দেগি করবার তৌফিক দান করেন আপনার রসুলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করেন, ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.